আমি রন্টি, চট্টগ্রামের মেয়ে, পড়ি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। ছোটবেলা থেকে গান শিখছি। আমার গানের অনুপ্রেরণা আমার মা এবং বোন। আমার ইচ্ছে যাতে আমি জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে পারি। আমার দুই চোখে দুই নদী।